রাসূলের চরিত্র ফলাফলে জীবন যাপন করে। জীবনের যত কাজ যেভাবে করার নিয়ম রাসূল শিক্ষা দিয়েছেন সেই কাজ গুলি সেই নিয়মে করবে, এটার নাম রাসূলের চরিত্র। আর রাসূলের কাছে উম্মতের পাওনা হইল এই শিক্ষাটা দেওয়া। রাসূল উম্মতের পাওনা পরিশোধ করে গিয়েছেন, জীবনের সকল কাজ কোন নিয়মে করতে হবে শিক্ষা দিয়ে গেছেন। এবার আমাদের কাছে রাসূলের পাওনা বাকি আছে, আমরা জীবনের সকল কাজ রাসূলের শিক্ষা দেওয়া নিয়ম মতো করলেই রাসূলের পাওনা আদায় হবে। গতকাল তিন নম্বরে আলোচনা হয়েছে সন্তানের কাছে মা বাবার পাওনা কি আর মা বাবার কাছে সন্তানের পাওনা কি। চার নম্বরে গতকাল আলোচনা হয়েছে স্বামীর কাছে স্ত্রীর কি পাওনা আছে আর স্ত্রীর কাছে স্বামীর কি পাওনা আছে। এইভাবে আয়াতের তাফসীরে লেখা আছে, আপনি যদি মানুষ হয়ে যায় তাহলে আপনার কাছে জীব জানোয়ারেরও পাওনা আছে, ফিরিস্তাদেরও পাওনা আছে। কাজে আমরা যারা মানুষ আমাদের কাছে ফিরিস্তাদের পাওনা কি আর জীব জানোয়ারের পাওনা কি, এটাও আমাদের জানা দরকার। জীব জানোয়ার প্রথমত দুই প্রকার। এক প্রকার জীব জানোয়ার পথে ঘাটে জঙ্গলে সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়, যাদেরকে কোন মানুষ লালন পালন করে না। যেমন জঙ্গলের জীব জন্তু গর্তের পিটিঠা, এগুলি সরাসরি আল্লাহ তত্ত্বাবধানে লালিত পালিত হয়, এগুলিতে কোন মানুষ লালন পালন করে। এই সমস্ত জীব জন্তুর পাওনা একরকম আমাদের কাছে। আর যে সমস্ত জীব জন্তুকে মানুষ লালন পালন করে তাদের অন্য রকম দায়িত্ব আছে মানুষের কাছে। যে সমস্ত জীব জন্তুকে আমরা লালন পালন করি না, আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়, এইসব জীব জন্তুর প্রধান দুইটা পাওনা আছে আমাদের কাছে। এক নম্বর, শরীয়ত সম্মত কোন কারণ ছাড়া আমি তাকে কষ্ট দিব না, তাকে হত্যা করব না। শরীয়ত সম্মত কারণ ছাড়া আমি তাকে কষ্ট দিব না, হত্যা করব না। যদি রাস্তার পিপীলিকা রাস্তা দিয়ে চলে যায় আমাকে কোনো কষ্ট দেয়, আমি যদি দেখে শুনে সেই পিপীলিকায় পা রাখি, পায়ে বসা দিয়া তাকে হত্যা করে ফেলি, রাস্তা কিংবার হক আদায় করলাম না, রাস্তা কিংবার পাওনা ছিল আমার কাছে আমি আদায় করলাম। আমাদের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ধরে তারা জবাব দিতে হবে, রাস্তার পিপীলিকা তোমাকে কোন কষ্ট দেয়নি, সেই পিপীলিকা দেখে তুমি দেখে শুনে কষ্ট দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে এইগুলিকে আমরা কষ্ট দিব না, আমাদের কাছে তাদের পাওনা আছে। বলেন পথে ঘাটের পিপীলিকা, ব্যাংক, রাস্তা, জঙ্গলের জীব জন্তু, এদেরও পাওনা আছে কিনা আমাদের কাছে, কি পাওনা আছে, আমরা অকারণে তাদেরকে কোন কষ্ট দিব। দুই নম্বর পাওনা হইল এদেরকে আমরা স্বীকার করবো না যদি আমাদের খাওয়ার মতো উপযোগী না হয়। যে জীব জন্তুকে আল্লাহ মানুষের জন্য খাওয়া হালাল করে দিছে, সেই জীব জন্তুকে খাওয়ার জন্য স্বীকার করতে পারে। যে জীব জন্তু খাওয়া হালাল নয় সেই জীব জন্তুকে স্বীকার করা, হত্যা করা মানুষের জন্য হারাম। হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটির গর্তের ভিতরে পেশাব করো না সন্তান। সেই যুগের কথা, যে যুগে বাথরুম টয়লেট ছিল না, যে যুগে টাইলসের দ্বারা বাথরুম নির্মাণ করা হতো, যে যুগে মানুষ পেশাব পায়খানা করার জন্য অগ্নিকালয়ের আড়ালে বহু দূরে মাঠে চলে যেত, মানুষের বৃষ্টির আড়ালে খোলা ময়দানে বসে পেশাব পায়খানা করতো, সেই যুগের কথা। সাবধান, তোমরা মাটি গর্তে পেশাব করো না, কারণ যে গর্তের শেষ সীমানা পর্যন্ত দেখা যায়, এই গর্তে যদি তুমি পেশাব করো, এই গর্তের ভিতরে যদি পোকা মাকড় থাকে তুমি লিখা থাকে, আর তুমি না দেখে এই গর্তে যদি পেশাব করো তাহলে বলুন তো আপনার পেশাবের দ্বারা ওই গর্তে পোকা মাকড়ের কষ্ট হবে, কি কি অপরাধে তাকে কষ্ট দিলেন? সেটি আপনার সাথে কোন অপরাধ করেছিল? অবশ্যই না। কাজেই মাটির যে গর্তের শেষ সীমানা দেখা যায় না, যেখানে পোকামাকড় থাকার সম্ভাবনা আছে, পিপিলিকা থাকার সম্ভাবনা আছে, এমন গর্তে পেশাব করতে মুহাম্মদ রাসূলুল্লাহ নিষেধ করেছে। আমাদের বর্তমান সমাজে অনেক লোকের মন দেখা যায় যারা জীব জানোয়ার দেহের প্রতি খুবই যত্নশীল, মানুষকে এমন আদর করে না জীব জানোয়ার দেহের তো আদর, কিন্তু এরাও জানে না জানোয়ারের হক কি আছে। আমার কাছে জানোয়ারের পাওনাটা কি আছে? আপনি গড়ের পালা কুকুরকে এমন উন্নত মানের কানা খাওয়াইলেন যেখানে আপনার বাচ্চাকেও খাওয়ান না, কিন্তু রাস্তার পিপিলিকাকে আপনি জেনে শুনে মেরে দেবেন। গর্তের মধ্যে আপনি পেশাব করে দিলেন আর গর্তের পিপিলিকার ভিতরে পোকামাকড় আপনার পেশাবের কারণে কষ্ট হয়ে গেল, কুত্তারে মিষ্টি নামানি ফেলা কি জানোয়ারের হক আদায় হয়ে গেল? তাহলে জানোয়ারের হক কিভাবে আদায় করতে হবে? জীব জানোয়ারের কি হক আছে মানুষের কাছে? জীব জানোয়ারের কি পাওনা আছে মানুষের কাছে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়েছেন। গেল যে সমস্ত জীব জানোয়ার আমরা লালন পালন করি, এই সমস্ত জীব জানোয়ারের পাওনা আমাদের কাছে এক নম্বর ও কারণে কষ্ট দিব না, দুই নম্বর ও কারণে হত্যা করব। জঙ্গল থেকে একটা সাপ বেরিয়ে এসে রাস্তার মানুষকে যদি কামড়ায়, জঙ্গল থেকে একটা শিয়াল বের হয়ে এসে যদি মানুষের মুরগি নিয়ে যায়, তাহলে তাকে দৌড়ানো যাবে, তাড়ানো যাবে, মারা যাবে, আঘাত করা যাবে? কেন? তার অনিষ্ট থেকে আত্মরক্ষা করে। কিন্তু যে জীব জানোয়ার ফতে কাটে বনে জঙ্গলে লালিত পালিত হয়, আমাকে কোনো কষ্ট দেয় না, আমার কোনো ক্ষতি করে না, আমার অধিকার নাই তাকে কষ্ট দেওয়া, আমার অধিকার নাই তাকে হত্যা করা, এটা মানুষের কাছে বন জঙ্গলের জানোয়ারের পাওনা। আরেক প্রকার জীব জানোয়ার আছে যেগুলিকে আমরা লালন পালন করি, এই লালিত পালিত জীবগুলি আবার দিন। এক প্রকার জানোয়ার লালন পালন করি কোনো কাজের জন্য, খাওয়ার জন্য নয়, খাওয়া হালাল নয়। আরেক প্রকার জীব জানোয়ার লালন পালন করি খাওয়ার জন্য, হাঁস মুরগি খাওয়ার জন্য লালন পালন করি, গরু ছাগল খাওয়ার জন্য লালন পালন করি। এইগুলি প্রায় প্রবল আমাদের কাছে, এদেরকে যেন উপবাস না রাখি, সবসময় যেন খানা দিয়ে রাখি। যেই জানোয়ার যেই মানুষে পালে, এই জানোয়ারকে যদি সময় মতো খানা না দিয়ে উপবাস রাখিয়া কষ্ট দেয়, মানুষ জানোয়ারের পাওনা আদায় করলো না কি? আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার একটা জানোয়ারকে তুমি তোমার ঘরে বন্দি রেখে উপবাস রেখে তাকে কষ্ট দিলা কেন? কি দরকার ছিল তোমার তাকে কষ্ট? এই কারণে যে সমস্ত জানোয়ারকে আমরা পালি, এইগুলিকে সময় মতো খানা দিতে হবে, এইগুলিকে উপাস থেকে কষ্ট দিলে তার পাওনা আমি পরিশোধ করব। আর যেগুলিকে খাওয়ার জন্য পালি, কোন কাজের জন্য নয়, এগুলিকে খাওয়ার আগে দবাই করে নিতে হবে। দবাই করার শরীয়ত সম্মত বিধান হলো দাঁড়াল সুরির দ্বারা গলার কোন গুলি কেটে দিতে হবে, যেন তাড়াতাড়ি শরীরের সমস্ত রক্ত বের হয়ে তাড়াতাড়ি মরে যায়। দাঁড়াল সুরি দিয়া যদি রক্ত গুলি কাটানো হয়, এমন ভাবে তাকে হত্যা করা হয় যে তার শরীরে রক্ত বাহিনীতে দেরি হয়, শরীরে রক্ত বাহিনীতে যত দেরি হবে ততই তার বেশি কষ্ট হবে, তার সাথে আমি বেশি চাপি করলাম জীবন করলাম। এই জন্য শরীরে দবাই ছাড়া যেন খাওয়া, দবাই করলে শরীরের সমস্ত নিয়ম মতো দবাই করলে শরীরের সমস্ত রক্ত তাড়াতাড়ি বের হয়ে যায়, তার মরতে এত কষ্ট হয় না। ঠিক মতো দবাই না করলে তার শরীরের রক্ত বের হতে দেরি হয় এবং তার কষ্ট হয়। এইভাবে দবাই না করে অন্য উপায়ে কষ্ট দিয়ে তার হত্যা করা, যা তার প্রতি বেহিসাবি তার প্রতি দূর। যে সমস্ত জানোয়ার আপনার খাওয়ার জন্য লালন পালন করেন, এদের পাওনা হইল আমাদের। আর যে সমস্ত জানোয়ারকে আমরা খাওয়ার জন্য লালন পালন করি না, কোন কাজের জন্য লালন পালন করি, যদি কুকুর পালন করি বাড়ি পাহারা দেওয়ার জন্য, যদি গাধা লালন পালন করি বুঝা পালন করার জন্য, যদি ঘোড়া লালন পালন করি আমাকে নিয়ে যানবাহনের কাজ করার জন্য, এগুলিকে খাওয়ার জন্য লালন পালন হয় না, এগুলিকে কাজের জন্য লালন পালন হয়। এদেরও প্রাপ্য আছে আমি তার পিঠে এমন বুঝা যেন চাপাইয়া না দিই যে বুঝা পাত্র বহন করতে তার অতিরিক্ত কষ্ট হয়। আপনার মাল পানি আসে স্বাভাবিক ভাবে চলতে পারে, বুদা হইয়া যায়, বাঁকা হইয়া যায়। প্রমাণ হইল যে পরিমাণ বুঝা সে টানতে পারে তার চেয়ে বেশি বুধা আপনি তাকে চাপাই দিবেন, আপনি গাদার সাথে বেয়ে আমাদের কাছে তাদের পাওয়া এ সমস্ত জানোয়ারকে আমরা লালন পালন করি খাওয়ার জন্য, এদের সাথে ইনসাফ করতে হবে সেটা আমাদের কাছে এদের পাওনা। তুমি যেই জানোয়ারের সামনে তোমার চুরি ধার দিও না, চুরি ধার দিলে সে কিছু না কিছু টের পায় যে এই চুরিটা দিয়ে আমার জবাই করবে, তাকে জবাই করার আগে থেকেই তুমি তার কষ্ট দেওয়া শুরু করছো, তুমি তার সাথে এই দাবি করছো। একটা জানোয়ারের সামনে আরেকটা জানোয়ার জবাই করবে, একটা জানোয়ারকে জবাই করো সবাই অন্য জানোয়ারের আড়ালে জবাই করো, অন্য জানোয়ার যখন দেখবে তার সামনে তার একটা জাতি বাইরে তুমি জবাই করছে তো তখন তার মনে মনে কষ্ট হয়। এই কষ্ট দিলে জানোয়ারের সাথে তুমি বেইনসাফি করছো, অন্যায় করছো, অপরাধ করেছো, দুরূপ করেছো। কাল ভাষণের মাঠে আল্লাহ আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াইবে তুমি আসামি হয়ে, আর একটা জানোয়ার হবে তোমার বিরুদ্ধে গড়িয়া দিবে। কতজন মুসলমান এগুলি মানতে চায়, কতজন মুসলমান এগুলি জানে? আমরা অনেকে জানিও না মানিও না, কেউ কেউ জানি কিন্তু মানি না, কি কাজ হবে জানলে বলো যদি না। এই জন্য তফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ আমাদেরকে ইনসাফের আদেশ করছেন। ইনসাফের অর্থ হলো পাওনাদারের পাওনা দিয়ে দাও, কারোর থেকে দূর দূর। তুমি যদি মানুষ হয়ে থাকো জীব জানোয়ারের পাওনা আছে তোমার কাছে, যদি আদায় পাওনা দাও না তাহলে তুমি হবে জালিমা, জীব জানোয়ার হবে তোমার বেইনসাফির শিকার, আল্লাহর কাছে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। আশা করি জীব জানোয়ারের পাওনা গুলি আমাদের কাছে কি কি আপনারা বুঝতে পেরেছেন। জীব জানোয়ারদের কাছেও আমাদের পাওনা আছে, মানুষের কাছে জীব জানোয়ারের পাওনা আছে, জীব জানোয়ারের কাছে মানুষের পাওনা আছে। জঙ্গলে যে সমস্ত সাপ বসবাস করে আমি লালন পালন করি না, আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়, সেই সাপের কাছেও আমার পাওনা আছে, আমার কাছে সেই সাপের পাওনা আছে। আমার কাছে জঙ্গলের সাপের পাওনা কি? আমি যেন তাকে জঙ্গল খুঁজে তাকে বের করে মারার চেষ্টা না করি, সে যদি জঙ্গল থেকে বের হয়ে মানুষের সমাজে চলে আসে তখন আমাদের বাচ্চাদেরকে আঘাত করবে, তখন আমি তাকে মারতে পারি। জঙ্গল থেকে বের হয়ে আসে না, আমাদের কাউকে আঘাত করে না, এমন জঙ্গলের সাপ খুঁজে আমি তাকে হত্যা করবো না, কারণ সে আমার কোনো ক্ষতি করে না, আমি তাকে কোনো কষ্ট দিতে পারি। জঙ্গলের সাপের ভাবনা আছে, এই জঙ্গলের সাপের কাছে আমার কি ভাবনা আছে? বাতাসের বিষাক্ত অংশ জঙ্গলের সাপ টেনে খায়, বাতাসের বিষাক্ত অংশ যদি সাপে খাইত না তাহলে সেই বিষাক্ত অংশ আমাদের নাক দিয়ে আমাদের শরীরে ঢুকতো, আমাদের ক্ষতি হতো। বাতাসের বিষাক্ত অংশটা নিয়ে খাইয়া জঙ্গলের সাপ আমাদের সেবা করে, আমাদের যত্ন করে, এই জন্য জঙ্গল থেকে খুদে বের করে সাপকে যেন আমরা হত্যা না করি, সেখানে তাকে নিরাপদে বসবাস করার সুযোগ যেন দিয়ে থাকি। খুঁজে থাকতে বলুন সাপের কাছেও মানুষের পাওনা, মানুষের কাছেও সাপের পাওনা আছে কিনা। মানুষ খুব কম জীব জানোয়ারের ব্যাপারেই জানতে পারে, বুঝতে পারে যে আমার সাথে তার কি পাওনা আর তার কাছে আমার। অধিকাংশ জীব জানোয়ার আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে রাখছেন, জলে স্থলে আকাশে জঙ্গলে, যেগুলির দ্বারা মানুষের কি উপকার হয় মানুষ জানে না, বুঝে না, কিন্তু আল্লাহ জানেন মানুষের উপকারের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ জগতের কিছুই তুমি অকারণে সৃষ্টি করনি। গর্তের ভিতরের পিপীলিকাও আল্লাহ বান্দার উপকারের জন্য সৃষ্টি করেন, কি উপকার করে আল্লাহ জানেন আমরা জানি। জঙ্গলের বিষাক্ত জীব জন্তু আল্লাহ মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন, কি উপকার করে আল্লাহ জানেন আমরা জানি না। আমরা শুধু আল্লাহর বিধান পালন করবো, জানোয়ারের যে হক আছে আমার উপর আমি তা আদায় করবো, আর জানোয়ারের উপর আমার যে হক আছে আল্লাহ জানোয়ারের কাছ থেকে আমার হক আদায় করে দেব। আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে জীব জানোয়ারের কি পাওনা আছে আমার কাছে, আর আমার কি পাওনা আছে জীব জানোয়ারের কাছে, তার সঙ্গে এরপর আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে ফেরেশতাদের পাওনা আছে আমার, আমার পাওনা আছে ফেরেশতাদের কাছে, মানুষের কাছে ফেরেশতাদের পাওনা হইল। তোমরা ফেরেশতাকে কষ্ট দিও না, মানুষের অনেক ব্যবহারে ফেরেশতারা কষ্ট পায়, আর ফেরেশতার কাছে মানুষের পাওনা হইল। বিভিন্ন ফেরেশতার মানুষের খেদমত করে, কোন ফেরেশতা কি খেদমত করে আমি এই আলোচনা করলে বাকি সময় আমাদের শেষ হয়ে যাবে, তারপরও কিছুটা আলোচনা আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কোন ফেরেশতা আমাদের কি পরিমাণ উপকার করে। আর ঈশ্বরীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মানুষের জন্য অসংখ্য অগণিত ফেরেশতাকে তার বডিগার্ড বানিয়ে রাখেন। এই সমস্ত বডিগার্ড ফেরেশতারা যদি দিন রাত 24 ঘন্টা মানুষকে পাহারা দিত না, তাহলে চিল যেভাবে মুরগের বাচ্চাকে চু মেরে নিয়ে যায়, জিনেরা মানুষকে এইভাবে দিনের রাতে চু মেরে নিয়ে যায়। আকাশের পাখি যেভাবে মুরগের বাচ্চা সঙ্গল দিয়া নিয়ে যায়, দিন রাত 24 ঘন্টা জিন মানুষকে এইভাবে সঙ্গল মেরে নিয়ে যেত। জিন আমাকে দিন রাত 24 ঘন্টা সঙ্গল মেরে নিয়ে যেতে পারে না কেন? আল্লাহ আমার চতুর্দিকে, আমার শরীরের চতুর্দিকে একদম ফেরেশতাকে আমার বডিগার্ড বানিয়ে রাখছেন, 24 ঘন্টা তারা যুদ্ধ পালন করে, এক মুহূর্তের জন্য তারা অবহেলা করে না। বলে থাকতে বলুন ফেরেশতার কাছে আমাদের পাওনা কি? আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করে ফেরেশতাদের কাছে আমাদের পাওনা। পরেও কোন ফেরেশতা আপনাদেরকে কিভাবে পাহারা দেয় এটা তুমি বলো না ইনশাআল্লাহ কি করে শোনাবার আগে, ফেরেশতাদের আমাদের ফেরেশতাদের কাছে আমাদের আরেকটা পাওনা হইল, একটা পাওনা হইল দুনিয়ার জীবনে আমাদেরকে জিন শয়তানের হামলা থেকে হেফাজত করা। ফেরেশতাদের কাছে আমাদের আর একটা পাওনা হইল আল্লাহর কাছে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করা। ফেরেশতারা সদা সর্বদা মানুষকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কাজেই বিষয়গুলো পরিষ্কারভাবে শুনলে বুঝলে আমরা ফেরেশতা পাওনা পরিশোধ করার বেড়ায় যত্নবান হয়ে গেলাম। এবং ফেরেশতাদের কাছে আমাদের কাছে ফেরেশতাদের পাওনা হইল, যেহেতু ফেরেশতারা প্রতিটি মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আমাদের খেদমত করে যাচ্ছে। কাজেই বিনা বেতনে যে 24 ঘন্টা খেদমত করে যে তার যা কষ্ট দেওয়া যায় তাই না, না কষ্ট দেওয়া কবিতা পেয়ে যাবে। ফেরেশতারা কষ্ট দিও না, ফেরেশতার সাথে পেয়ে যাবে, বুঝলো না, ফেরেশতা তোমার 24 ঘন্টার ভূমিকা। ফেরেশতারে কষ্ট কিভাবে দেওয়া হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যদি কাঁচা পিয়াজ রসুন খাও তাহলে মুখ থেকে পিয়াজ রসুনের দুর্গন্ধ পরিষ্কার না করে মসজিদে যেও না। ফেরেশতারা আল্লাহর রহমত নিয়ে মসজিদে আসে, আর তুমি তোমার মুখের কাঁচা পিয়াজ রসুনের দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে তোমার মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতা কষ্ট হয়। আপনারাই বলুন কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসলে যদি ফেরেশতার কষ্ট হয়, তাহলে ধূমপান করে ধূমপানের দুর্গন্ধ মসজিদে মুখে নিয়ে মসজিদে আসলে ফেরেশতার কি হয়? কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ বেশি কষ্ট দেয়, আপনার ধূমপানের দুর্গন্ধ বেশি কষ্ট দেয়, ধূমপানের দুর্গন্ধ বেশি কষ্ট দেয়। দিন রাত 24 ঘন্টা তাদের ধূমপান করার অভ্যাস আছে, এবং নাকের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে ফুসফুস থেকে দুর্গন্ধ বের হয়। নামাজের কাতারে তার ডান পাশে যিনি নামাজে দাঁড়ান, তার বাম পাশে যিনি নামাজে দাঁড়ান, তার নাকের শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধের কারণে ওই মুসল্লির নামাজ পড়তে কষ্ট হয়। যে কষ্ট মানুষের টের হয় এমন কষ্ট যদি আমার মুখে নিয়ে মসজিদ আসে, যে কষ্ট মানুষের টের হয় না সেই কষ্ট মুখে নিয়ে আসে ফিরিস্তাদের কষ্ট হয়। যেখানে মাথা খোলা রাখলে একটু দেখবে না এমন জায়গায়, কিন্তু বিনা কারণে মাথা খুলে রাখে, বিনা কারণে যে মেয়ে লোক গড়ের ভিতরে নির্জনেও মাথা খোলা রাখে এমন মেয়ে আপনার মা বোনের মাথায় ঘরের ভিতরে কথা বুঝেন। আর যদি ঘরের ভিতরে মনে করে আপনার মা বোনের, এখানে তো কেউ দেখে না মাথাটা খোলা রাখলে অসুবিধা কি, অসুবিধা কি ফিরিস্তার ভাবনা আদায় হলো শরীরের কোন সুন্দর দেখা যায় অবস্থায় বের হয় চলাফেরা করে, তাহলে শুধু ফিরিস্তার কষ্ট হয় না আল্লাহর ওলিদেরও কষ্ট হয়। দিন তার পরে তার আল্লাহ যারা পর্দা খুশি গায়ে থাকতে চান এমন আপনার সামনে চলাফেরা করে তখন আপনার চক্ষু ফিরাইয়া রাখতে কষ্ট হয়। কারে কষ্ট দিলে হল? আল্লাহর নেককার বান্দারে কষ্ট দিল। রাস্তাঘাটে মাথা খোলা রাখলে আল্লাহর নেককার বান্দাদের কষ্ট হয়, তখন তারা চক্ষু ফিরাইতে কষ্ট হয়। আর ঘরের ভিতরে নিরিবিলি মেয়ে লোকে মাথা খোলা রাখলে মানুষের কষ্ট হয় না ফিরিস্তার কষ্ট হয়, ফিরিস্তার কষ্ট হয়। ঠিক তেমনি কোন মানুষের উপর যদি দুসল প্রভাব পায়, যেমন ধরুন একজন স্বামীর উপর দুসল প্রভাব হলো তার বিবির সাথে মিলামিশার কারণে রাত্রে তিনটার সময় পাঁচটার সময় যদি ফজরের নামাজের টাইম হয় পাঁচটার আগে গোসল হয়ে তিনি পাপ পবিত্র হবেন, এই শরীয়তে বিধান। তিনটার সময় গোসল ফরজ হইল, পাঁচটার সময় গোসল করলেন, নামাজের সময় পাপ হয়ে গেল। এই নামাজ পুরুষটা এই ঘরের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার ঘরে ঢুকতে ফিরিস্তার কষ্ট হয়। বলুন তো আমরা ফিরিস্তা দেখে কষ্ট দেয় কিনা? সময় মতো যারা ফরজ গোসল করে না এদের গোসলের সময় পার হইয়া গেলেই তার ঘরে ঢুকতে ফিরিস্তার কষ্ট হয়। আমার কাছে ফিরিস্তা পাওয়া না হইলে আমি তাদের জন্য কোনোভাবে কষ্ট না দিই, কারণ সে আমার কিরাক উপকার করে দুইটা, একটা দুনিয়াতে আমার বডি গার্ডের কাজ করে আর একটা আখেরাতে আমার নাজাতের জন্য আমার কাছে দোয়া করে। তারা কষ্ট দেওয়া নিমক হারামি না নিমক হারামি? ফিরিস্তারা কষ্ট দেওয়া নিমক হারামি। এইভাবে আমরা ফিরিস্তাদের সাথে সদা সর্বদা তিন তার চব্বিশ ঘন্টা বেশি চালি করে থাকি, কবিতা তো ফিরিস্তাদের ফিরিস্তারাকে আমাদেরকে বিশেষ দুইটা উপকার করে, একটা উপকার করে সারা জীবন ভর আমার বডিগার্ডের কাজ করে, আর একটা উপকার করে সারা জীবন ভর আমার মাতৃহাতের লোক। এই বডিগার্ডের বডিগার্ডের কাজ করার কিছু উদাহরণ শোনেন, আর সারা জীবন ভর আমার মাতৃহাতের দোয়া করে যায় একটা উদাহরণ শুনে। পবিত্র কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেন, ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান, সালাত পাঠান, তোমরাও নবীর প্রতি সালাত পাঠান। সালাত শব্দের অর্থ কি আর কে ফাটাইলে কি অর্থ হবে, এটা তারতম্য না বোঝার কারণে আমরা অনেকেই সারা জীবনে অদুরুদের অর্থ বুঝি না। তাই তুমি গুরু পড়লো কি না পড়লো না, কিন্তু গুরুর অর্থ কি দিদি এই কারণে এই সালাতের অর্থ বুঝলে গুরুদের অর্থ বুঝে আসবে। সালাতের অর্থ যদি বুঝি না সে গুরুদের অর্থই বুঝে আসবে না। পড়লাম কি না পড়লাম না, কে বললো কে বললো না, সেই বিচার করবো কবে আমি দুইটার অর্থই জানি না। এই সালাত শব্দটা যদি আল্লাহর পক্ষ থেকে হাঁটানি হয় তখন সালাতের অর্থ হয় রহমত নাজিল করা। আল্লাহ নবীর প্রতি সালাত পাঠান এর মানে হলো রহমত নাজিল করা। বুঝলেন কেন ভুলে যাবেন, আল্লাহর পক্ষ থেকে সালাত পাঠানোর অর্থ রহমত নাজিল করা। আল্লাহ আমাদের নবীর প্রতি সদা সর্বদা সালাত পাঠান এর মানে রহমত নাজিল করা। আর ফিরিশতা সালাত পাঠানি অর্থ গুনাহ আমাদের দোয়া করা। বুঝে থাকলে বলে তো আল্লাহ সালাত পাঠানি আর ফিরিশতার সালাত পাঠানি অর্থ কি এক? আল্লাহ আমাদের নবীর প্রতি সালাত পাঠান মানে রহমত নাজিল করে, ফিরিশতারা আমাদের নবীর প্রতি সালাত পাঠায় এর তো রহমত নাজিল করে না। ফিরিশতা রহমত নাজিল করার মালিক না। আমরা কি মনে করেন ফিরিশতা কি রহমত নাজিলের মালিক? তাহলে ফিরিশতা কি রহমত নাজিল? আল্লাহ কোরআনে বললেন ফিরিশতাও নবীর প্রতি সালাত পাঠায় এর অর্থ হইল গুনাহ আমাদের করা। ফিরিশতা আমাদের নবীর প্রতি সদা সর্বদা সালাত পাঠায় এর অর্থ গুনাহ আমাদের দোয়া করে। প্রশ্ন রাখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না, এই বাস্তব সত্য। কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহ করেন। কেউ যদি মনে করে কোন নবী কোনদিন গুনাহ করেন তাইলে সে নির্বেজাল মুসলমান না, সে মুসলমান মানে বেজাল। আপাতত এই কথাটা আজকের ব্যাখ্যা করার টাইম নেই। ইসলামের সহি শুদ্ধ আকীদা হলো কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন, তাইলে যে ক্ষেত্রে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন সেই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ নবীর নামে খ্রিস্টানরা যে সালাত পাঠায় এর অর্থ গুনাহ মাফের দোয়া করে। নবী তো কোনো গুনাহ নাই, তে গুনাহ মাফের দোয়া কি দরকার? প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব মুফাসসিরিন কিরাম লিখেন ফিরিশতারা আমাদের নবীর প্রতি সালাত পাঠায় অর্থ যে গুনাহ মাফের দোয়া করে, নবীর গুনাহ না। এই নবীর খাতিরে সদা সর্বদা ফিরিশতারা এই নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করে। বলেন ফিরিশতারা আমাদের নবীর প্রতি সালাত পাঠায় অর্থ কি? নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করে। বলেন ফিরিশতারা আমাদের কোন পাওনা দিতেছে? ফিরিশতারা কি আমাদের কোন পাওনা পরিশোধ করতেছে? কি পাওনা? আমাদের গুনাহ মাফের দোয়া করে সদা সর্বদা এই নবীর উম্মত হওয়ার কারণে। আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে ফিরিশতারা সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের গুনাহ মাফ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের গুনাহ মাফ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন বলেছেন তোমরা যত গুনাহ নিন্দাচ্ছ বিনতি করো, এইগুলি বেশিরভাগের শাস্তি যদি আমি দিতাম তাহলে তোমরা দশ হইত। এক দুইটা গুনার শাস্তি সামান্য দুনিয়াতে দিয়া থাকি যেন তোমরা সতর্ক হতে পারো, আর বাকি অধিকাংশ গুণা আমি আল্লাহ তোমাদের মাফ করে দিই। তাহলে আমরা দিনটা চব্বিশ ঘন্টা জানা অজানা সুতরাং বলয় প্রকাশ্যে গোপনীয় অগণিত গুণা করে থাকি। এক দুইটা গুণা শাস্তি আল্লাহ আমাদের মধ্যে সামান্য দিয়ে থাকেন আমাদেরকে সতর্ক করার জন্য, আর অধিকাংশ গুণে আল্লাহ মাফ করে দেন কার দুয়ার খাতিরে? বলুন কি ইস্তারা কি আমাদের কোন দায়িত্ব আদায় করতেছে? করতেছে। আমি তার সাথে আমার নিমত হারামি হবে আমি যদি কোন উপায় চালে বসে থাকি। ফিরিশতারা নবীর প্রতি সালাত পাঠায় তো নবীর উম্মতের গুনাহ হবে। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও। আল্লাহ যদি সালাত পাঠান এর অর্থ হয় রহমত নাজিল করেন, ফিরিশতা যদি সালাত পাঠান এর অর্থ হয় গুনাহ মাফের দোয়া করেন, আর আমরা যে আমাদেরকে যে আল্লাহ বললেন সালাতটা দাও, এর অর্থ হলো নুন কর। হে মুমিন মুসলমানেরা, তোমরা নবীর প্রতি সালাতটা দাও মানে গুরুত্ব কর। গুরুত্ব করার অর্থ হলো নবীর উপরে রহমত নাজিলের জন্য দোয়া কর। তোমাদের নবীর উপর রহমত নাজিলের জন্য তোমরা আমি আল্লাহর কাছে যে দোয়া করবে, এই দোয়াটার অর্থ হইল গুরুত্ব করা, এই দোয়াটার অর্থ হইল নবীর উপর রহমত নাজিলের দোয়া করা। একজন মানুষ যদি আপনাকে খেদমত করতেই থাকে, এরপরে যদি আমি আপনাকে বলি আপনি তার খেদমত করেন, আপনি তো খেদমত করতেই আছেন, খেদমত করুন বলার অর্থ নাকি? আল্লাহ তো নবীর উপর রহমত নাজিল করতেই আছেন। আমি যদি আমার দুরুদ ধরি, আমার দুরুদ ধরা মানে আল্লাহর কাছে নবীর উপর রহমত নাজিলের দোয়া করি, আল্লাহ তো আমার দোয়া করার আগে তিনি রহমত নাজিল করতেছেন, তাই আমি দুরুদ ধরলে নবীর কি উপকারটা হয়? এই প্রশ্নের জবাব ইবনে সিনা রেখেছেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অবদান আছে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এত বড় একটা ঋণ ঋণী আছে যে ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, তার জীবনের সবকিছু বিসর্জন, তার জান মাল কুরবানি দিয়েও নবীর সেই ঋণ পরিশোধ করতে পারে। প্রত্যেকটা মুসলমান নবীর কাছে এত বড় একটা ঋণ ঋণী আছে, ঋণটা কি? নবীর কলেমা বিশ্বাস করার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বাঁচার পথে, নবীর কলেমা নবীর শিক্ষা দেওয়ার কলেমা বিশ্বাস করার কারণে আমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার পথে, এই ঋণ কি দিয়ে পরিশোধ করবেন? এই কলেমা যদি নবী শিক্ষা দিতেন না, আর নবীর এই কলেমা যদি গ্রহণ করতাম না, বেদিন কাফিরদের মতো আমাদেরকেও চিরকালের জন্য জাহান্নামে যেত। নবী আমাদেরকে কলেমা শিক্ষা দিয়া তুমি আমার নবীর উপর দুরুদ করো আর না করো, আমি সদা সর্বদা নবীর উপর রহমত নাজিল করতেই আছি, করতেই থাকি। তুমি যদি দুরুদ করো, তুমিও যদি আমাকে রহমত নাজিলের জন্য দোয়া করো, তোমার দোয়া করায় না করায় আমার নবী কিছু আসে যায় না, কিন্তু তুমি যদি দুরুদ পড়ো, এর মানে হলো তুমি যদি আমার কাছে আমার নবীর ঘর রহমত নাজিলের জন্য দোয়া করো, তাহলে তোমার এই দুরুদটারে আমি নবীর কাছ থেকে ঋণ মুক্তির উসিলা বানাই দেব, নবীর কাছ থেকে ঋণ মুক্তির উসিলা বানাই। যাই হোক, আমি বলতেছিলাম যে ফেরেশতা আমাদের কি খেত, সদা সর্বদা এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। আমরা পাওনা আদায় করতেছি কিনা জিনিসটা, তাহলে আমার কাছে জিনিসটা পাওনা কি আমি যেন তাদের কোনোভাবে কষ্ট না দিই। জিনিসটারে কষ্ট দেব আপনার তো ভাগ্য কি আছে? এর মধ্যে একটা হল মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা, শরীরে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা, পোশাকে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা, কোন রকমের দুর্গন্ধের জিনিস মসজিদে ঢুকানি, এই সবগুলি দ্বারা জিনিসটাকে কষ্ট দেওয়া হয়। এই কারণে মসজিদে ঢুকার আগে অত্যন্ত সতর্ক হওয়া দরকার, আমার মুখে কোনো দুর্গন্ধ আছে কিনা, আমার শরীরে কোনো দুর্গন্ধ আছে কিনা, আমার পোশাকে কোনো দুর্গন্ধ আছে কিনা, আমার সাথে কোনো দুর্গন্ধের জিনিস আছে কিনা, এটা যদি আমি মসজিদে ঢুকাই এর দ্বারা জিনিসটা কষ্ট হয়, সে করে আমার খেত মত আর আমি দিলাম তারে কষ্ট, সুতরাং আমি তার সাথে বেইন চালিয়ে আর দুরুদ তারা কিছুই করব। ওই ঘরে আল্লাহ রহমতের জিনিসটা ঢুকেন না, তাদের কষ্ট যে ঘরে মধ্যে দুইটা জিনিস থাকে, এই ঘরে আল্লাহ রহমতের জিনিস দ্বারা ঢুকতে কষ্ট, রূপেন একটা জিনিস হইল নিষ্কর্মা কুকুর, যে কুকুর শিকার ধরার তাগো করতে পারে না, সুর ধরার তাগো করতে পারে না, শুধু বিলাসী তার প্রেম মানুষের লালন পালন করে। গরুর যে কুত্তায় বাঘিও পাকা দিতে পারে না, সুগন্ধিত হয় না, শিকার মুক্ত হয় না, এই কুত্তাতে ভালে দরকার ভালে নালন তাম সার্জন্য ভালে। এরকম রঙের কুত্তা দেখো তাকে আল্লাহ রসুল বলেন রহমতে তিরিশটা সেই ঘরে কুত্তের পাতে কষ্ট হয়, এই জন্য এইরকম কুত্তা দেখে তাকে সেই ঘরে রহমতে তিরিশটা করে। সমাজ কিছু মানুষ এমন পাওয়া যায় যারা আল্লাহর হুকুম রসুলের তরিকা শুনতে পারে, মান বদুরের কথা আরো ব্যঙ্গ ব্যঙ্গ বিদ্যুৎ করে, আরো তিরস্কার করে। এই হাদিসের কথা শুনিয়া এক বিরাট হবে একজন হুজুরের দিকে, তবে এবার বলছে আমার বড় কুত্তারা কিন্তু তিরিশটা ঢুকত না, আমার দানবাদ হতো না, নিষ্কর্ণা কুকুর যে করে তাকে রাসুল বলেন সেই ঘরে রহমতে জিনিসটা প্রবেশ করে না, তাদের কষ্ট হয়। দুই নম্বর, যে ঘরের ভিতরে মানুষ পশুর ছবি লটকানো থাকে, যে ছবির নাক মুখ দেখা যায়, কান চোখ দেখা যায়, চেহারা দেখা যায়, এই ছবিটা দেখলে বোঝা যায় এটা এটার নাক, এটা কান, এটা চোখ, এটা মাথা, এটা কোথায়, এটা গাল, এরকম চেহারা পরিষ্কার ভাবে চিনা যায় এমন পশু যে ঘরে লটকানো থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকেন না, কারণ এই ঘরে ঢুকতে তার কষ্ট। কোন কোন ঘরে ফেরেশতাদের ঢুকতে কষ্ট হয়? যে ঘরে নিষ্কর্ম কুকুর থাকে, আর যে ঘরে কোন মানুষ অথবা কোন পশু ছবি রাখে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যারা মানুষের ছবি উঠায় আর যারা জীব জন্তুর ছবি উঠায়, এরা যদি নিতান্ত ঠেকা ছাড়া বিলাসিতার জন্য এই কাজটা করে, তাহলে কি আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারে যখন চিন্তা করে হাশরের মাঠে তার বাইরে এর জীবনে যতগুলি ফটো তুলছিল সবগুলি ফটো আল্লাহ পাক তার সামনে বেশ করে জিজ্ঞাসা করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন তার তো শোক আছে দেখে না কেন, সে জব দিবে তার জান নাই এই কারণে দেখে না, আল্লাহ জিজ্ঞাসা করবেন তার কান আছে শুনে না কেন, সে বলবে তার জান নাই এই কারণে শুনে না, তখন আল্লাহ বলবেন আমার নবীর দ্বারা দুনিয়াতে ঘোষণা দেওয়া হয়েছিল যে জিনিসের জান দিতে ভালো পায় কিন্তু শোনে না, বুঝতে কথা পারবে না, যে জিনিসের জান দিতে পারো না এমন জিনিস বানাই না, যদি বানাও দেখি আমাদের দিন আল্লাহ বলবেন এখন দান দেও আর নয় জান দাও, হয়তো জান দাও নাকি জান দাও, কারণ এর দ্বারা মানুষের আল্লাহর খাতে হস্তক্ষেপ করে, দান দাও মানে আল্লাহর নাম, এটা বন্দার নাম না, বিল্ডিং বানানি বন্দার নাম, এটা আল্লাহর নাম, পোশাক বানানি বন্দার কাম, ঘর বানানি বন্দার কাম, বিল্ডিং বানানি বন্দার কাম, চেয়ার বানানি বন্দার কাম, টেবিল বানানি বন্দার কাম, রাস্তা বানানি বন্দার কাম, গাড়ি বানানি বন্দার কাম, জানলার বানানি, তোমার নাম তুমি করো আমার নাম দিও যে আল্লাহ বিলা, তোমার কাজ আমি আলাদা করে দিচ্ছি, তোমার কাজগুলি আমি করবো না, সেগুলি তুমি করো, আর এটা আমার কাজ, এই কাজটি এই কাজে তুমি হস্তক্ষেপ করো না, করলে কে আমাদের দিন তোমার আলাদা হবে সবচেয়ে বেশি করছি। এদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন, যদি নিতান্ত ঠেকা অসত্য ছবি তুলতে হয়, যে টেকলো যখন টেকলো শুধু তার জন্য, তখন এই এই হারাম কাজটা করা তার জন্য যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এর উদাহরণ দিয়ে বলেন শুয়রে গোশত হওয়া সমস্ত মুসলমানদের জন্য সদা সর্বদা হারাম, কিন্তু যেই ব্যক্তি এমন দেখা থাকল যে দেনার কারণে হালাল কোনো খানা পায় না, আর না খাইতে না খাইতে এমন যদি কিছুই না খাইতে মরবে, এই মুহূর্তে যদি শুয়ারের গোশত খাইতে দান বাসে এই রূপের জন্য এমন শুয়ারের গোশত খাওয়া যায় আপনাদের সরকারে মক্কা শরীফ দিবে না, হল আল্লাহ বিধান হল তারা করতে পারবেন না, পাসপোর্টে ছবি না লাগে বিষয় ছবি না লাগে গিয়ে আপনাকে আরেক দেশের সরকারে তার দেশে ঢুকতে দিবে না। এখন কি পাসপোর্টের ছবি বিলাসিতার ছবি হইল না যারা যারা ছবি তুলেন এটা তুললেন না অঙ্কে তুললেন এটা আপনি স্বীকার করেন না করেন আল্লাহর কাছে এটার ক্ষতি আছে। যারা টেকা সারা ছবি তুলল ছবি ব্যবহার করল, যারা বিলাসিতার জন্য রঙের জন্য ছবি তুলল ছবি ব্যবহার করল, আল্লাহ রাসূল বলেন কি আমাদের দিন অন্য মানুষের যত আলাদা হবে আসলের মাঠে তার চেয়ে বেশি শক্ত আজাদ হবে এই সমস্ত ছবি তুলনা ছবির ব্যবহার করে পাঠাতে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই দল মানুষের ঘরে ফেরেশতাদের ঢুকতে কষ্ট হয়, এক দল যে ঘরের মধ্যে নিষ্কর্মা কুকুর থাকে আর এক দল যে মানুষের ঘরে ভিতরে মানুষ পশুর ছবি রক্ষা থাকে। এই দুই দল মানুষের ঘরে ফেরেশতাদের ঢুকতে কষ্ট হয়, এদের ঘরে খ্রিস্টান ঢুকেই না। ঢুকে থাকলে বলুন তো আমরা কি খ্রিস্টানে কোনোদিন কষ্ট দিই শুধু জানিয়া না অধিকাংশ না জানিয়া ও যা করত তত বিবর্তন আছে, যদি আপনি এই কথা না জানেন জীবন ভোগ না জানিয়া খ্রিস্টানে কষ্ট দিন। আল্লাহ বলে ইসলাম আল্লাহ ইনসাফের আদেশ করছেন খ্রিস্টার সাথে যে ইনসাফি করো তা না, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, জানি না সময় কতটুকু আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে খ্রিস্টানদের 3,24 কথা আমাদের বডি কাটে বডি কাটে থাকবে। দুঃখিত আমি আজকে যে টাইম আমরা আছে এইটাই নিয়ে জিনিসটায় আমরা এই বডিগার্ডের কাজটা কিভাবে করি আমি বিস্তারিত করব বলে শেষ হতে হবে। আর লন্ডন শহরে এই মাসের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আর আছে, যদি কোনোদিন সেখানে তারা থাকে তারা আমি ওই বিষয়ে আলোচনা করে আনতে পারি। আজকে আমি কিছুটা আবার রাখিব যে 30,24 ঘন্টা আমাদের বডিগার্ডের দায়িত্ব পালন করে একজন আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দল দিন রাত 24 ঘন্টা প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য বডিগার্ডের দায়িত্ব পালন করে। কোন ফেরেশতা কিভাবে বডিগার্ডের দায়িত্ব পালন করে তফসিলে আয়াতে তফসিলে লেখা আছে, প্রত্যেকটা মানুষের ডান খাদে আল্লাহ একজন ফেরেশতা বসে আছে, বাম খাদে একজন ফেরেশতা বসে আছে। ডান খাদে ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার বান্দা যখন কোন একটা সওয়াবের কাজ করবে তুমি সাথে সাথে তার আমল না হয় 10টা সওয়াব কাজ করছে সওয়াবের কথা দেখতে হবে সওয়াব কথা, কারণ যতই বেশি সওয়াব দেখবে তার আমল না হয় সে ততই বিপদ থেকে বাঁচতে পারে। ওই আমার বিপদ থেকে বাঁচানোর ব্যবস্থা, এক সবের কাজ করলাম কিন্তু ত্রিশটা পক্ষে আল্লাহ বাড়া একটা সবের কাজ করলে কমপক্ষে দশটা সবের কাজ নির্দেশ আমার বন্দায় কোন গুনার কাজ করলে ডান কাটের ত্রিশটা পাঁচ বিষয় তখন বন্দায় যখন কোন গুনা করে গুনা করা তুই যদি তুমি হেঁকে দেন আমার নিয়ম হইল একটা বললে দশটা লেখব, তোমার নিয়ম হইলে একটা বেশি লিখতে পারবে না, তোমার বাম কাদের ত্রিশটা একটা গুণা তারা বলে। কতজন জিনিসটা কিভাবে আমার হেফাজতের কাজ করে, ডান কাদের জিনিসটা হেফাজতের কাজ করে, সব দরগুন বেশি আমার আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ আল্লাহ গুলোর থেকে বাঁচানোর চেষ্টা করে। বাম কাদের জিনিসটা বারবার আমাকে তওবা করার সুযোগ দিয়ে আল্লাহ আল্লাহ গুলোর থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করে। জিনিসটা বডিগার্ডের দায়িত্ব এইভাবে থাকবে। গেল দুই জিনিসটার বিবরণ নেই, বিশ জন ত্রিশটা প্রত্যেকটা মানুষের সাথে চব্বিশ ঘন্টা থাকে, আর এক একজন ত্রিশটা এক একটা ডিউটি পালন করে তার ত্রিশটা এক একজন মানুষের সাথে চব্বিশ ঘন্টা থাকে, এর মধ্যে একজন তাকে ডান খাতে এইগুলো তার দায়িত্ব এইভাবে আমার হেফাজত করে, আর একজন ত্রিশটা তাকে বাম খাতে এইগুলো তার দায়িত্ব এইভাবে আমার হেফাজত। একজন ত্রিশটা তাকে মানুষের কপালে আল্লাহ তাকে মর্যাদা সাজু দেন, আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে অপমান করে দেয়, হইলে আল্লাহ সম্মানী মানে দেয় আর অহংকার করবে আল্লাহ অপমান করে দেয়। এই কাজগুলি আল্লাহ কপালের ত্রিশটা তারা করে, প্রত্যেকটা মানুষের কপালে একজন ত্রিশটা আছে, এই ত্রিশটা অহংকারীরে বিদ্যুতের পর্যায়ে পৌঁছাই দেয় আর বিনয়ীরে মর্যাদা সে বানাই দেয় মানুষের সমান। গেল তিন ত্রিশটা বিনয়, চতুর্থ জন ত্রিশটা তাকে মানুষের ফুটে মেধে দুইজন ত্রিশটা তাকে এই দুই ত্রিশটার দায়িত্ব শুধু সহি শুদ্ধ ভাবে যারা দূর শরীফ করে এরা দূর শরীরের সব কাহে ভালো চলে গেল। শরীফের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দূর শরীফ করে আল্লাহ তার প্রতি দশবার যে ব্যক্তি আমার প্রতি দশবার দূর শরীফ করে আল্লাহ তার প্রতি একশো বার যে ব্যক্তি আমার প্রতি একশো বার দূর শরীফ করে আল্লাহ তার প্রতি হাজার বার যে ব্যক্তি আমার প্রতি হাজার বার দূর শরীফ করে আল্লাহ তার দুনিয়া আখেরাতের সমস্যার সমাধানের ব্যবস্থা। কাজেই আমার দুই শরীরের এই উপকার আল্লাহর কাছে পাই কিভাবে? দুই শরীরের সওয়াব আল্লাহ এই দুই গুণের জিনিসটা হেফাজত করে রাখা। অন্যান্য আমল হেফাজত করার দায়িত্ব দুই হাতের দুই জিনিসটা, আর শুধু দুই শরীরের আমলের সওয়াব হেফাজত করার দায়িত্ব দুই গুণের দুই জিনিসটা লাগে, এরা শুধু আমার দুই শরীরের সওয়াবটা হেফাজত করে। এই দুই শরীর এর বিধান হইল চার প্রকার। প্রত্যেক মুসলমানের জীবনে একবার দুরুদ শরীফ পড়া প্রয়োজন, আর যতবার নবীর নাম শুনবে ততবারই দুরুদ শরীফ পড়া ওয়াজিব, যদি অবসর থাকে। যদি ওয়াজ শুনতে বসে, তসবিহ করতে বসে, জিকির করতে বসে, এবাদত করতে দিতে বসে, তাহলে বসার পর থেকে উঠার পর্যন্ত একবার দুরুদ শরীফ পড়া ওয়াজিব। আর যদি ওয়াজ শুনতে বসলো না, সবক করতে বসলো না, ওয়াজ করতে বসলো না, প্রত্যেক মানুষের মুখের ভিতরে যেখান থেকে আমার কথা পাইল এখানে আল্লাহ একজন জিনিসটা মোতায়েন করে। অনেকে বলে যে আমার মুখের ভিতরে একজন ফিরিশতা আছে, আমি টের পাই না। আল্লাহ দুইটা জাতি এমন বানাইছেন যারা মানুষের টেরও হয় না, দেখেও না, আওয়াজও শুনে না। এর মধ্যে এক জাতি হল জিন আর এক জাতি হল ফিরিশতা, এরা অদৃশ্য জাতি। আমার বাড়ির কাছে এক এক ডাক্তার ছিল, ডাক্তারে জিন বিশ্বাস করে, মানুষের ব্রেন ডিফেক্ট করে আর মোল্লা দ্বারা দিয়ে আমায় দিনে রয়েছে। জিন বুঝ কিছু নাই, কিন্তু ব্রেন ডিফেক্ট হওয়ার কারণে আমি যাবো কোনো মতেই তার উড়েতে পারলাম না। যে আল্লাহ কোরআনে জিনের নামে এক সুরাও ইনাজিল করেছেন, সুরার নাম সুরায়ে জিন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন একজন জাতি আছে, আমি প্রাণী আছে, এরা আমি বানাইছি, এরার নাম জিন, এরা তোমরা চোখের আওয়াজ না এক ধরনের একটা জিন। ডাক্তার মহিলা বাদে কথা জিন বলতে কোনো কিছু নাই, যে তোমার জিনে রয়েছে দুধের দুধে রয়েছে আপনি তার উপর ব্রেন ডিফেক্ট হওয়ার কারণে কিছুদিন পরে তার বৌমে দিনে রয়েছে বিশ্বাস করা উচিত। আমার ডান কাঁধে একজন ফিরিশতা আছে আমি দেখি না, আমার বাম কাঁধে একজন ফিরিশতা আছে আমি দেখি না, আমার কপালে একজন ফিরিশতা আছে আমি দেখি না, আমার ফুটে একজন ফিরিশতা আছে আমি দেখি না, আমার মুখের ভিতরে একজন ফিরিশতা আছে আমি দেখি না। মুখের ভিতরে ফিরিশতা আমার বডিগার্ডের দায়িত্ব কেসে না, মুখের ভিতরে যে ফিরিশতা থাকে এই ফিরিশতার ডিউটি আমার বন্ধা যখন ঘুমিয়ে দেয় ঘুমন্ত অবস্থায় তার অজানা অবস্থায় সে হা করতে পারে, ঘুমন্ত দেখে বলেন অজানা অবস্থায় হা করে কিনা, এই সময় যেন কোনো ফুকা মাকড় বিষাক্ত ফুকা মাকড় মাছি মশা পিপিড়িকা যেন আমার বন্ধার মুখে ঢুকিয়ে কষ্ট দিতে না পারে, ঘুমের মধ্যে আমি তাকে হঠাৎ মুখে দিকে কুন্দা যেন ঢুকতে না পারে, এই কারণে আল্লাহ আমাদের মুখে ভিতরে বলি না বুঝে থাকতে বলুন তো চিকিৎসারা আমরা বডিগার্ডের কাজ করে কিনা, একজন ডান কাঁধে থাকে, একজন বাম কাঁধে থাকে, একজন কপালে থাকে, একজন চুটে থাকে, একজন মুখের ভিতরে থাকে, একজন ফিরিশতা থাকে মানুষের সামনে, একজন ফিরিশতা থাকে মানুষের পিছনে, সামনের ফিরিশতা আর পিছনের ফিরিশতা এই দুইজন ফিরিশতা মানুষকে দুই দলের হামলা থেকে বাঁচায়। সামনে একজন ফিরিশতা থাকে, 3 রাত 24 ঘন্টা আপনার সামনে একজন ফিরিশতা থাকে, আপনার সামনে যে ফিরিশতা আছে, এই ফিরিশতা আদাবের ফিরিশতা আদাব দিয়ে আপনার কাছে আসতে দেয়। আপনার পিছন থেকে যদি কোনো আদাবের ফিরিশতা আসতে চায়, আপনার জীবন দিক দিয়ে যে ফিরিশতা আছে বডিগার্ড, ওই ফিরিশতা আদাবের ফিরিশতাও আপনার কাছে আসতে দেয়। এই যে কত দলের হামলা থেকে সামনে কিছু ফিরিশতা আমার একাদত করে, দুই দল জিনের হামলা থেকে ফিরিশতা আমার সামনে কিছু দুই ফিরিশতা আমার একাদত করে, আরেকজন জিনের হামলা থেকে আদাবের ফিরিশতা হামলা থেকে আদালত করে, জিনের হামলা থেকে আদালত করে। দুই ফিরিশতা থাকে মানুষের দুই চোখে, ডান চোখে একজন ফিরিশতা থাকে, বাম চোখে একজন ফিরিশতা থাকে। ডান চোখের এই দুই ফিরিশতা হেফাজত করে কিসের থেকে? দুই চোখের ফিরিশতা, দুইটা চোখ করে হেফাজত করে কিসের থেকে? দিন রাত 24 ঘন্টা চলাফেরা করতে গিয়া আপনার হাতে কপালে মাথায় পিঠে পায়ে শরীরের সর্বত্র কত জিনিসের তেজ লাগে, ঠক্কর লাগে, ঘষা লাগে, তেজ লাগে, ঠক্কর লাগে, ঘষা লাগে, মাথা লাগে, নাক লাগে, কপাল লাগে, কান লাগে, হাত লাগে, শরীর লাগে, পিঠ লাগে, পাল লাগে, একটা যদি কোনো একটা সভ্য লাগে দেখি তৈরি হবে সব শেষ। সব রকমের ঘষা ঠক্কর কুসা এই কিছু তাদের থেকে আমার গান চুকে ফিরিশতা এই চক্ষুরে হেফাজত করে, সব রকমের বর্ষণ টক্কর লাগার থেকে বাম চোখে ফিরিশতা আমার চক্ষুকে হেফাজত করে। আমার চোখের মাঝে যেন কিছু না ভরে উড়িয়ে গিয়ে বাতাস সদা সর্বদা থাকে, দুরা অন্য সবার মনে না ভরে কবরে অপদান করে, কিন্তু চোখে যেন দুরা বলো না ভরে ফিরিশতা। প্রশ্ন জাগে যে একদিন যে আমার চকুর দুলারিটা হলো, ইদিন চোখের বনিকার ফিরিশতা আছে, প্রশ্ন লাগেনি না একদিন যে ডাক্তারের বউরে দিনে দৌড়লো, ইদিন এই সামনে বনিকার ফিরিশতা আছে, প্রশ্ন লাগেনি না এই প্রশ্নের জবাব দিয়ে আপনার হলেন লাহু মুক্তি বা তুমি বাই নিয়ে দেই অমিন খালকি ইয়াসবা দু লাহু মিন খামিন দা। এরকম দশজন ফিরিশতা দিনের বেলায় ডিউটি, বিকাল বেলা চলে যায়, আরো দশজন ফিরিশতা রাত্রি বেলায় হয়। দিনে আসে দশজন বডিগার্ড ফিরিশতা, কতজন মানুষের জন্য? একজন। এক একজন মানুষের জন্য বডিগার্ড ফিরিশতা পাঠান আল্লাহ দিনের বেলায় দশজন। এরা ফজরের সময় আসে, আসরের সময় চলে যায়, আসরের সময় আরো নতুন দশজন ফিরিশতা আসে, সারা রাত ডিউটি করে ফজরের সময় চলে যায়। দিনের বেলা গেলাম আমার বডিগার্ড ফিরিশতা দশজন, রাতের বেলা গেলাম আমার বডিগার্ড ফিরিশতা আরো দশজন, কতজন এলো? এইভাবে প্রত্যেকটা মানুষের সাথে আমরা 20 জন ফিরিশতা 24 ঘন্টা দিয়ে রাখেন, কিন্তু তার বডিগার্ডের দায়িত্ব। তাহলে যেদিন আমার চোখে বাল করছিল, ওই দিন চোখের ফিরিশতা ছিল কোথায়? যেদিন আমার মুখে দিয়ে একটা মশা ঢুকিয়ে বলা পর্যন্ত চলে গেছিল, সেদিন মুখের ফিরিশতা ছিল কোথায়? যেদিন ডাক্তারের বউরে জিনে ধরছিল, সেদিন এই সামনের যে ফিরিশতা ছিল কোথায়? প্রশ্ন একটা লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহফাদুনাহু মিন আমরিল্লাহ, এই 20 জন ফিরিশতাকে আল্লাহ হুকুম দিয়েছেন যার যার ডিউটি পালন করো, যার যার ডিউটি পালন করো। চোখের ফিরিশতা চোখ ইবাদতের ডিউটি পালন করো, মুখের ফিরিশতা মুখ হেফাজতের ডিউটি পালন করো, সামনের ফিরিশতা সামাজিক হেফাজতের ডিউটি পালন করো, পিছনের ফিরিশতা পিছন দিক হেফাজত করার ডিউটি পালন করো। মাঝে মধ্যে আল্লাহ এই ফিরিশতারে নির্দেশ দেন একটু সময় দাও, একটু সময় দাও, তাহলে সব দিস না গোবর তারে দেখি আমি আল্লাহ দিস যে সবটারে হারাম কাটে ব্যবহার করে সব একটু সময় তা নয়, এখন 1 সেকেন্ডের জন্য তার চক্ষু হেফাজতের কাজ করো না, 1 সেকেন্ডে আমি তাকে দেখাই দিই আমি সব দিস্তান কি তার ইয়া করছে আমরা মুখের থেকে হানা খেলে ভিতরে যে খাইতে ভিতরে কোনো হাত নাই, খানা খেলায় ভা হয় এই ফাঁকি খানা ঢুকে, এই খানা লোকটা বলে আমার কথা বুঝে একটা লোকটা হল সারা জীবন প্রত্যেক দিন কত কাটা রূপ মাখাই কোনদিন গোলা দিতে না দেন একদিন ডুবল কেনে এক সেকেন্ডের জন্য আল্লাহ ত্রিশটা ডিউটি বন্ধ করে কেন মন্দা নেই খাইতাম হার মেহরবানিতে বিক্রি আসো হার মেহরবানিতে বাচ্চি আসো হার দেওয়া মনিগঞ্জের কারণে তুমি নিরাপদে আসো একটু বুঝতে সংক্ষেপে ত্রিশটা ডিউটি ভাবনের একটি ঘন্টা বুঝে থাকে তারা আমরা বড় ভাবনা দেয় আমরা চব্বিশ ঘন্টা আমরা রেডি করতে হেফাজত আর আমরা বডিগার্ডের দায়িত্ব তো পালন করেও আমার কাছে আমি যদি মানুষ হইয়া থাকি আল্লাহর নির্দেশ মতো সমস্ত ভাবনাদারের ভাবনা দিয়া আমরা আল্লাহর কাছে নির্দোষী আখিরা দিবার তৌফিক দিন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।